এমন ফাগুন কেড়ে নিও না, আমার প্রিয়ার চোখে জলে না, মধুর স্বপন ভেঙে দিও না। হায় বর্ষা এমন ফাগুন কেড়ে নিও না, আমার প্রিয়ার চোখে জলে না, মধুর স্বপন ভেঙে দিও না। হায় বর্ষা, বাদল হাওয়া যেন ঝড় তুলো না, আরো ধীরে ধীরে বোনা, পাতার কানে কানে বৃষ্টি ধারা, চুপি চুপি কথা কোনা, অনেক চাওয়ার পরে যাকে পেলাম সেই যে আমার শেষ ভরসা। হায় বর্ষা এমন ফাগুন কেড়ে নিও না, আমার প্রিয়ার চোখে জ্বলে না, মধুর স্বপন ভেঙে দিও না। হায় বর্ষা, বেলা যে কাটলো শুধু বেদনার ঘন ঘটায়, এলো রাত লাগলো চমক ওগো তার রূপ ছটায়, যুথির কলি নয় নাই শুকালে, ভালোবেসে জেগে রওনা, সোনার প্রদীপেই শুভ লগনে আমার সুখের সাথী হওনা। জীবন আমার ছিল মরুর মতো, না হয় এবার হোক সরসা। হায় বর্ষা এমন ফাগুন কেড়ে নিও না, আমার প্রিয়ার চোখে জ্বলে না, মধুর স্বপন ভেঙে দিও না। হায় বর্ষা।